الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها واطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون সূরা হাজ 37 নম্বর আয়াত। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। খুতবার শুরুতে আজকে আমরা অত্যন্ত ব্যথা ভরা হৃদয় নিয়ে সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করব যারা গতকালকে হজের অনুষ্ঠান পাথর মারার সময় ভিড়ের চাপে গতকাল রাত 11টা পর্যন্ত 717 জন মানুষ নিহত হয়েছেন। বলুন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ঠিক তার চাইতে বেশি 800 উপরে মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশের 3 জন মহিলা আছেন। জানি না আজকে আরও কত সংখ্যা বাড়বে। হজের অনুষ্ঠানে ভিড়ের চাপে তাদের মৃত্যুকে আল্লাহ পাক শহীদী মৃত্যু হিসেবে কবুল করে নিন এবং তারা যে উদ্দেশ্যে গেছিলেন হজ, আল্লাহ পাক তাদের সে হজ যেন কবুল করেন। আমরা যারা বাহিরে আছি আমরা তাদের জন্য প্রাণভরা দোয়া করছি, সেই সঙ্গে ওইসব ভাইদের জন্য দোয়া করবো আজকে ভারতে রাজস্থানে যাদের উপরে কোরবানির জন্য গরু নিষিদ্ধ করা হয়েছে। সারা ভারতে কোরবানি নিষিদ্ধ করা হয়েছে গরু অন্তত পক্ষে, এমনকি রাজস্থানে কোরবানির ছুটি নিষিদ্ধ করা হয়েছে। মুসলমান কর্মচারীদের জন্য আজকে ছুটি পর্যন্ত নাই। এই জুলুম যেখানে চলছে এই সমস্ত মজলুম ভাইদের জন্য আমরা আল্লাহকে দোয়া করব, আল্লাহ পাক তাদের বাধ্যগত অবস্থাকে যেন কবুল করে নেন। যারা এই জুলুম করছে আল্লাহ পাক তাদের জন্য প্রতিশোধ দুনিয়াতেই দান করেন। আখেরাতে যা হবে তা তো হবেই, বুঝতে পারছেন। দুনিয়াতে ওদের পেছনে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা তারা হস্তক্ষেপ করছে, এটা কি ধরনের ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রী? আল্লাহ পাক তার ফয়সলা করুক, আমরা কি বলবো আর। আল্লাহ পাক বলছেন দেখো, আলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমরা যে কোরবানি করো এই কোরবানির পশুগুলি আল্লাহ পাকের নিদর্শন সময়ের মধ্যে অন্যতম। লাকুম ফিহা খাইর, এর মধ্যে তোমাদের মধ্যে কল্যাণ আছে। ফাজকুরুসমাল্লাহে আলাইহা সাওয়াফা, অতএব যখন তোমরা কোরবানির পশুগুলো দাঁড় করাও তখন তোমরা তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করো। বোঝা গেল, আল্লাহর নাম স্মরণ না করলে ওটা কোরবানি হবে না। অমুসলিমরা বলি দেয়, ওরা তো গোশত খায়, তাই না? ওরা কি আল্লাহর নামে জয় করে? করে না তো। আমাদের সঙ্গে তাদের পার্থক্য, আমরা আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহর বড়ত্বকে, আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে আমরা ঘোষণা করি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি পশুকেও সৃষ্টি করেছেন, অর্থাৎ তাকে যখন জবাই করছে আল্লাহর হুকুমে, নিঃসন্দেহে এটা মনে রাখতে হবে ওই পশুটা যে আমার অনুগত হয়েছে আল্লাহরই হুকুমে, নাহলে পশুর গায়ে যা বল আছে আমার গায়ে কিন্তু সে বল নাই। ওটি এরপরে আল্লাহ বলছেন ফায়জা ওয়াজেবাত জুনুবুহা, যখন ওই পশুটাকে তুমি জবাই করে ফেলে দিচ্ছ মাটিতে, ফাকুলু মিনহা, তখন তোমরা তার গোশত খাও। ওয়াতিমুল কানিয়া, খাওয়াও অন্যকে যারা চায় না, অল মুগতাররা যারা কোরবানি পশু থেকে একেবারে বঞ্চিত, অর্থ নেই সম্পদ নাই, তাদেরকেও তোমরা দান করো, অর্থাৎ সাইল মিসকিন যাকে বলি আমরা। কাযালিকা সাখখারনাহা লাকুম, এইভাবে আমরা তাদেরকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। এটা দারুণ কথা বলছ, উট কত শক্তিশালী, একটা ষাঁড় কত শক্তিশালী, অথচ আল্লাহ বলছে আমরা ওদেরকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। বলুন আমরা সবাই আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করছি। এই ছিল মহিলারা কিছু শুনছে না তো, কি মাইক ঠিক করলে? কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। কি সে আল্লাহ ভীতি? প্রতিটি কাজ করব আল্লাহকে সামনে রেখে, কান তাবুদাল্লাহ কান না কা তারাহ, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্না হবে আরক, দেখতে না পাওয়া তাহলে মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন মানুষ স্মরণ করবে, মনে করবে যে আমাকে আল্লাহ দেখছেন, চোর কি চুরি করবে? মিথ্যা ভরসা দিয়ে যে টাকা নিচ্ছে ওরা কি মিথ্যা ভরসা লিখবে? কলম সরবে না, বস দেখছে না, বস সঙ্গে ম্যানেজ করা আছে, আমার সমস্যা নেই, আমি যত চুরি করো বস সই করে দেবে, কিন্তু আমার একটা বস আছে না, যদি এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কে ঠেকাবে? আব্দুল্লাহ বিন আবি সারাহ কাতবেবাহী, তিনি দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাকে এমনভাবে মৃত্যু দান করো, সালাত অবস্থায় যেন মৃত্যু হয়, দুনিয়াবি ফেতনার মধ্যে যেন আমার মৃত্যু না হয়। উনি নিজে গভর্নর ছিলেন আফ্রিকার, আল্লাহ তার দোয়াটা এমন করে কবুল করলেন, সালাত শেষের বৈঠকে প্রথম সালাম ফিরানোর পরে দ্বিতীয় সালাম ফিরানোর মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমনি করে কি আমরাও আল্লাহকে দোয়া করতে পারি না? আল্লাহ তুমি আমাদেরকে এই পবিত্র হালাতে পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে না, ওই যারা মরে গেছে আমার তো মোটে ভালো গেছে, বাড়ি এসে আসলে আর হয়তো অনেক অনেক হয়তো করে ফেলতে হতে হতো। আল্লাহ পাক তাদেরকে হয়তো কবুল করেছেন, যেভাবে করেছেন সেইভাবে হয়তো আল্লাহ তাদের উঠে নিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরে না, এর মনে রাখবেন, এই বিশ্বাস যেন দুর্বল না হয়, কারণ আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না। কোরবানি সম্পর্কে আমাদের মৌলিক জ্ঞান থাকতে হবে, এটা ইব্রাহিমী সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নত আমল করেছিলেন, কিভাবে সে মহাপরীক্ষা আপনারা জানেন। এই পরীক্ষাটার মোট কতগুলো পরীক্ষা তাকে দিতে হয়েছে, তিনি শেষে তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা, আদম থেকে ইব্রাহিম পর্যন্ত 9-10 জন নবী ছাড়া যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবী পিতা হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম। এজন্য ওনাকে আবুল আম্বিয়া বলা হয়। ওনার দুই ছেলে, বড় ছেলে ইসমাইলের ঔরসে আমাদের নবীর জন্ম, বড় ছেলের ঔরসে বড় নবীর জন্ম, আর ছোট ছেলে ইসহাকের ঔরসে ওই 124,000 পয়গম্বরে বলতে পারেন 10 জন বাদে 8-10 জন বাদে সমস্ত নবী ওই এক ছেলের ঔরসে, দেখে যাতা বাপ নাকি মনে করেন, তো তার পরীক্ষা বড় হবে না? হাদিসে বলা হচ্ছে ইন্নামিন ইজামিল জামিন ইজামিল বালা, বড় পুরস্কার হবে বড় পরীক্ষায়। পরীক্ষাগুলো আমি সংক্ষেপে আপনাদের বলে দিই, তার জীবনে আমরা যেগুলো হিসাব করে পেয়েছি, অসংখ্য পরীক্ষা আছে, সব তো কোরআন হাদিসে আসে না, পুরো লাইফটাই পরীক্ষাময়, জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত তার পরীক্ষা, 200 বছর জীবন তিনি পেয়েছিলেন, পুরো লাইফটাই তার পরীক্ষা লাইফ। তার মধ্যে 10টা হলে বড় বড় পরীক্ষা, আমি খালি তালিকা বলে দিই, কিন্তু আপনারা কোরবানি ব্যস্ত সবাই। মূর্তি পূজারীদের বাধা, প্রথম তিনি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নেই বলছেন, আব্বা তুমি করো না কি, তুমি নিজে নিজে মূর্তি বানাচ্ছ, আবার তার যে শুনতেও পারে না, মারতেও পারে না, কোনো উপকারও করতে পারে না, তুমি কি তার কাছে গিয়ে মাথা নত করো কেন? পরীক্ষা শুরু হয়ে গেল ঘর থেকে। যাই হোক, বাধা একটা একটা বলে দিই। মূর্তি পূজারীদের বাধা, দুই, মূর্তি ভাঙ্গা ও তাদের সঙ্গে তর্কযুদ্ধ, আপনারা জানেন ওদের মূর্তি ভেঙে দিয়েছিলেন রাতে গিয়ে। তিন, তারকা পূজারীদের সঙ্গে বিতর্ক, মানে তখন দুটো জাহেলিয়াত চলছিল, একটা শিরিক চলছিল মূর্তি পূজার শিরিক, একটা শিরিক চলছিল তারকা পূজার শিরিক। তার মনে করতো ওই তারা উঠলেই তো বৃষ্টি হবে, ওই তারা গেলে বৃষ্টি, এই দেখেন প্রায় আপনারা পঞ্জিকা যারা পড়েন তার দেখবেন যাত্রা শুভ যাত্রা নাস্তি আছে না, কারণ ওই তারকা দেখে ওরা হিসাব করে। অতএব আজকে শনি আর মঙ্গলে এক লাইনে এসছে, পৃথিবীতে কেয়ামত হবে, মনে আছে 2000 সালে 5ই মেতে একটা কেয়ামত হয়ে গেল, আরেকটা কেমন দেখে 2015 সালে 2016 সালে নাকি এটা হবে। এইসব কেমন তারা বানায় ঘরে বসে বসে, এরা ওই তারকা হিসাব করে করে বানায়। তো সে এটা আগে ছিল, এই যে আজকের শুধু না, এটা ইব্রাহিমের যুগেও ছিল, তার তারকা পূজা করতো। উনি বললেন তারকার কোনো ক্ষমতা নাই, তারকা যিনি স্রষ্টা আমি তারই ইবাদত করি। লা তাসজুদুল শামসে ওয়ালা লিল কমরে ওয়াবুদুল্লাহ ইল্লা তাসজুদুল্লাহ আল্লাযী খালাকাহুন্না। তোমরা সূর্যের কি বলে ইবাদত করো না, তোমরা সেজদা করো না চন্দ্রকে, সেজদা করো সেই মহান সত্তাকে যিনি চন্দ্র সূর্য তারকা রাজি সব কিছুকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান আল্লাহকে সেজদা করে থাকি, সেজন্যই আজকে মাঠে চলে আসছি বাড়িঘর ফেলে। এটা হলো তার তৃতীয় যুদ্ধ। 4 নম্বর নমরুদ, দেশের সবচেয়ে বড় শাসক, যিনি 400 বছর রাজত্ব করেছেন। নমরুদের অহংকার খুব বেড়ে গেছিল, তার কাছে নিয়ে যাওয়া হলো, তার সঙ্গে বিতর্ক হলো। নমরুদের বিতর্ক আপনারা জানেন। নমরুদ বলল তোমার প্রভু কি করতে পারে বলো। উনি বললো আমার প্রভু বাঁচাতে পারেন মারতেও পারেন। নমরুদ বললো আমিও তো বাঁচাতে পারি মারতে পারি, মৃত্যুদণ্ডে প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে দিলাম বেঁচে গেল, আর ভালো একটা মানুষকে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম মরে গেল, এ তো আমিও পারি। তো নমরুদ বল, ইব্রাহিম বললেন ঠিক আছে, আমার আল্লাহ পূর্ব গগনে সূর্য উদিত করেন, পশ্চিম গগনে সূর্য অস্ত নিয়ে যান, আপনি যদি পারেন সূর্যকে পশ্চিম থেকে উঠান পূর্বে ডুবাই দেন। ইব্রাহিম এই কথা বলার পরে নমরুদ ব্যাক হারা হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, বাপরে এবার কোন কথা হলো, ওই কি মানুষ পারে নাকি। তো ওইখানে গেল, কিন্তু আপনারা জানেন যারা বড় দলের নেতা হয় তারা অহংকারী হয়, যখন তাদেরকে তর্কে ওরা হেরে যাবে ওরা জীবনে মাথা নত করবে না। নমরুদ বলে দিল ধরো ওকে, পুড়াও, হারে কু হো, ওকে আগুনে পুড়িয়ে দাও, অনসুরু আল হাতাকুম, তোমাদের উপাস্যদের সাহায্য করো, ইনকুন্তু ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। এখানেও কিন্তু ধর্মের নাম নিয়ে ধার্মিকদেরকে ধর্মচ্যুত করা হলো, অনসুরু আল হাতাকুম, খেয়াল করছেন, তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো, অর্থাৎ মূর্তি পূজারে এই কওমকে বলা হচ্ছে মূর্তিদের সাহায্য করো। তারপরে যা করা তা তো জানেনি আপনারা, আগুনে ছুড়ে ফেলে দিল, সে না আল্লাহর হুকুমে, তো আগুন তো আল্লাহর হুকুমে চলে। নমরুদ দেখে নিল যে আগুন পর্যন্ত নমরুদের হুকুম মানে না, আগুনে পুড়াই ফেলেছে, আগুন পুড়াই নি। আল্লাহ বলতো ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন ঠান্ডা হয়ে যাও এবং আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। এই হুকুম পাওয়ার পরপরে আগুনের দাহিকা শক্তি বিনষ্ট হয়ে গেল, উপর থেকে তাকিয়ে দেখছে ইব্রাহিম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কিছুই হয়নি তার, এই আগুন থেকে বেঁচে আসলেন তিনি। এটা হলো চতুর্থ পরীক্ষার পরে। পঞ্চম পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা, ষষ্ঠ পরীক্ষা হলো দেশ ত্যাগ। যখন এই পরীক্ষা জিতলেন বটে, কিন্তু মানুষের শত্রুতা তো বন্ধ হয় নাই, তখন তিনি বললেন ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইহাদি, আমি চললাম আমার প্রভুর দিকে, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। পথ দেখালেন, তাকে ফিলিস্তিনে নিয়ে আসা হলো, ওনার বাড়ি ছিল ইরাকের মুসিল নগরীতে, সেখান থেকে উনি চলে এলেন ফিলিস্তিনে, যাকে আমরা ফিলিস্তিন বলছি আগে এটাকে বলে তো আইলা, সেখানে উনি চলে এলেন। এরপরে আসার পথে আরেক পরীক্ষা, স্ত্রীকে অপহরণ করলো লম্পটরা। আজকাল মেয়েদের উপরে যে জুলুম দেখছেন না, এটা আজকে নতুন না, যুগ যুগ ধরে মানুষের চরিত্র কোনো পরিবর্তন হয় না। আর এজন্য ইসলাম কেয়ামত পর্যন্ত মানুষের একমাত্র জীবন বিধান, ইসলামের মানুষের সার্বিক চরিত্রের উপরে বিধান দেওয়া আছে। এই ইব্রাহিমের যুগেও যে দুশ্চরিত্র লম্পটরা ছিল রাজা বাচ্চাদের মধ্যে, এ যুগেও ঠিক তাই আছে, খালি শাসন নেই বলে এত বেশি বাড়াবাড়ি। স্ত্রীকে অপহরণ করলো, ইব্রাহিম কি করবে, আল্লাহকে দোয়া করলেন, স্ত্রীকে নিয়ে চলে গেল, স্ত্রীর গায়ে হাত উঠাতে গেল, হাত প্যারালাইজড হয়ে গেল। পারবেন স্ত্রী কি দোয়া করলো জানেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, আল্লাহ এই কাফেরকে তুমি আমার উপরে বিজয়ী করো না। বাস মুখ দিয়ে দোয়াটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত পাশে অবাস হয়ে গেল। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। যদি নারীরা দিনদার পরহেজগার হয় ইমানদার হয়, ওই নারীর দোয়া অ্যাটম বোমের চাইতে দ্রুত কাজ করে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল, দোয়া কবুল করে নিল। যে ওই নারীর গায়ে হাত দেওয়া পড়ে মরে গিয়া, ও তিনবার চেষ্টা করে তিনবার অবাস হয়ে পড়ে গেছে, শেষকালে সারেন্ডার করলো, টাকা পয়সা ধন দৌলত একবার উট ভরে দিল, একটা উটি প্রায় 5 মন বোঝা বহন করতে পারে, ভরে দিল পুরস্কার। এরপরও একটা মহিলাকে দাসী হিসাবে ইব্রাহিমের সেবা করার জন্য, খেদমত করার জন্য পাঠিয়ে দিল, তার নাম কি, হাজেরা হাজেরা খাদিজা কেসটা তো আমাদের নবীর ব্যাপারে, হাজেরাকে পাঠিয়ে দিল খেদমত করার জন্য। এই হাজেরা পাঠিয়ে দিলেন, এই সারাকে দেওয়া হলো, সারা এটাকে হাদিয়া দিলেন তার স্বামী ইব্রাহিমকে। এই হাজেরা গর্বে জন্ম নিলেন বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইসমাইল আলাইহিসসালাম। এই হাজেরার ছেলে কিন্তু ইসমাইল, আর বড় বউ সারা যার এই পরীক্ষাটা হলো ওনার কিন্তু সন্তানাদি ছিল না, ওনার সন্তান অনেক পরে হলো, এবারে 12-13-14 বছর পরে গিয়ে, অর্থাৎ ইসমাইলের প্রায় 14 বছর ছোট হলো ইসহাক। ফেরেশতা একদিন এসেছে, দুজন ফেরেশতা মেহমান হয়েছে, উনি মেহমানদারি করার জন্য সেদিকের নিয়ম ছিল বকরি জবাই করত, বকরি কিন্তু এখন সৌদি আরবের লোকরা করে গিয়ে দেখেন জবাই করে আগুনি পোড়ায় ঝুলে রাখে, দেখবেন না ওরা। আপনার কি বলেন এই নাম বলছে না, তোমার কি বলো কি যেন নাম আছে, কাবাব নাকি, মানে আস্ত খাসি ঝুলবে, গ্রিল, হ্যাঁ ধন্যবাদ, গ্রিল, এই পুড়ে সামনে নিয়ে আসলো, আর ওনার তো খায় নাই। উনি জানেন যে ডাকাতে কারো বাড়ির মেহমানদের খায় না, ডাকাতে যার বাড়ি করতে আসবে সে কখনো তার বাড়িতে খাবে না, ঠিক না, কি এখানে কেউ ডাকাতে আছে, থাকলে বলো বাবা তোমার খাও কি তার বাড়ি, যে আমি ওকে খুন করবো, হ্যাঁ মসমলি চেয়ারম্যানকে মেরেছে ডাকাতেরা, তার বাড়িতে নিজে খাওয়াইছে, নিজে খাওয়াচ্ছেন খেদমত করে, খাওয়ানোর শেষে ওই ডাকাতটা ওনাকে জবে করেছে সেখানে। এই তো আপনার রাষ্ট্রীয় মসমল চেনেন না, এই হলো এদেশের মুসলমানদের চরিত্র। কিন্তু কাফের একটা ডাকাতি করতে গেলে সে কারো বাড়ি যাকে মারবে তার বাড়িতে কিছু খাবে না। ইব্রাহিম ভয় পেয়ে গেল, কি খাচ্ছে না কেন, এ কি আমার ডাকাতি করতে আসলো নাকি, আমাকে মারবে নাকি, তখন ওরা বলছে ভয় পাওয়ার কারণ নেই, আমরা মানুষ নই আমরা ফেরেশতা। কি ফেরেশতা, কি জন্য এসছো তোমরা, আমরা এসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ, আপনার স্ত্রী সারাকে আল্লাহ পাক সন্তান দান করবে। দরজার পাশ থেকে সারা এই কথা শুনে ফাসাক্কাত ওয়াজহা, চিৎকার দিয়ে উঠছে, কি এই বৃদ্ধ বয়সে আমি একজন বন্ধা নারী, আমার সন্তান হবে, কি বলছো তোমরা, ইয়া আহলাল বাইত, তোমরা কি নবীর বংশ না, তোমার নবী পরিবার না, তোমরা কি জানো না আল্লাহর অসংখ্য ক্ষমতা আছে। এই সুসংবাদ দিলেন, তো ইসমাইল তখন 12-14 বছরের বড় হেঁটে হেঁটে বেড়ায়, বুঝলেন, এই সারার সন্তান আসলে ইসহাক। এই ইসহাকে শুধু বললেন দেখো তোমার তোমার শুধু এটা ছেলেই হবে না, সে ছেলে নবী হবে, সে ছেলের একটা ছেলে হতে না হবে ইয়াকুব, সেও নবী হবে। একবার ডবল সুসংবাদ একসঙ্গে দেওয়া হয়ে গেল, ছেলে এবং পোতা দুই সুসংবাদ একসঙ্গে, কোরআন আছে এগুলো সব বলতে সময় লাগবে, দুটো সুসংবাদ একসঙ্গে দেওয়া হয়ে গেল। এই ইয়াকুবের এই 12টা ছেলে, তার মধ্যে একটা ছেলের ইউসুফ তিনি নবী হলেন, এবং আরেকটা ছেলের ছেলে তিনি হলেন মুসা নবী। এমনি করে নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল, অথচ ওই সারা কিন্তু ছিল বন্ধা, বৃদ্ধ বয়সে গিয়ে বাচ্চা হলো, সেই বাচ্চার মাধ্যমে এই যে আল্লাহ যে অলৌকিক ক্ষমতা আছে, আল্লাহ যে সকল ক্ষমতার অধিকারী, এটা প্রমাণ করার জন্যই কিন্তু আল্লাহ পাক এগুলো বান্দার সামনে তুলে ধরেছেন। এটা হলো সপ্তম পরীক্ষা, যে স্ত্রী সারাকে অপহরণ করলো, আল্লাহ শত্রুর হাতে তাকে বাঁচিয়ে দিল। এরপরে নবম পরীক্ষা, আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম 80 বছর বয়স তোমার, এখন তোমাকে খাতনা করতে হবে। 80 বছর বয়সে খাতনা করে চারটিয়া কথা মনে করেন নাকি, তাও নিজে নিজে হাজাম তো নেই সে দেশে, নিজে নিজে কোদাল দিয়ে খাতনা করায় এ চারটি কেন কথা মনে করবেন, এটা মনে মনে কল্পনা করে দেখেন, সেটা উনি করলেন আল্লাহর হুকুমে। এরপরে 10 নম্বরের এই পরীক্ষা এসে গেল, নিজের কচি বাচ্চা সন্তান একমাত্র নয়নের পুত্রী ইসমাইল, তখন তো ইসাক হয়নি, এবার তাকে হুকুম দেওয়া হলো তাকে কোরবানি করো, যে মিনাতে আমাদের হাজির সাহেবরা গিয়েছেন কোরবানি করার জন্য আজকে করবেন, সেই মিনার কোরবানি কিন্তু মূলত ইসমাইলি কোরবানির সুন্নত, আমরা আমাদের দেশে করছি তারা ওখানে করছেন। ছেলে কোরবানির ইতিহাসটা সবচেয়ে কঠিন এবং সেটা আমরা আজকে করে যাব। এই 10টি পরীক্ষার মধ্যে সবচেয়ে শিক্ষণীয় আমাদের সবার জন্য 4টি পরীক্ষা। এক, যে কোনো সহি হাদিস মানতে গেলে, আল্লাহর বিধান মানতে গেলে 4টা বাধা আপনার সামনে আসবে। এক হলো পিতার বিরোধিতা, ইব্রাহিম পিতার বিরোধিতা করেন নাই। 2 নম্বর নিজ সম্প্রদায়ের বিরোধিতা, ইব্রাহিম কম বিরোধিতা করেন না। 3 নম্বর ধর্ম নেতাদের বিরোধিতা, ইব্রাহিম বাপ তো সেই দেশের গ্রাণ মুক্তি ছিল, সবচেয়ে বড় ধর্ম নেতা ছিল, বাধা দেয়নি। আর 4 নম্বরের সরকারের বাধা, নমরুদকে সম্রাট ছিল না, এই চারটা বাধা ডিঙিয়ে তবে আপনি একটা আল্লাহর বিধান মান্য করাটা আপনার পক্ষে সহজ হবে, অত কঠিন ব্যাপার। এই চারটা বাধা ডিঙানোর সাহস যাদের আছে তারাই জান্নাতের অধিকারী। এখানে যে তিন চার ধরনের মানুষ আপনি পাবেন, এক ধরনের মানুষ ইমানের উপরে দৃঢ় জীবন দেবে কিন্তু ইমান দেবে না, আর এক ধরনের মানুষ তারা বাহ্যিকভাবে ইমান প্রকাশ করবে হৃদয়ে কুফরে লুকিয়ে রাখবে, এদেরকে বলা হয় মুনাফিক কপট বিশ্বাসী। আর এক ধরনের মানুষ শিথিল বিশ্বাসী, যখন যেদিকে বাতাস আসে সেদিকে ছাতা ধরে, যেখানে যত লোকজন যে দল করে যা করে সেখানে আমিও সেটা করি, হাদিস কোরআন যাচাই করার সুযোগ আমার নাই, লোকে যা করে তাই করব। এটা হলো প্রথমটা হলো দৃঢ় বিশ্বাসী, পরেরটা হলো কপট বিশ্বাসী, তিন নম্বরটা হলো শিথিল বিশ্বাসী, আর চার নম্বরটা হলো অবিশ্বাসী। তারা একের তকাই করে না, একেবারে কাফের যাকে বলা হয়। এই চারটা বিশ্বাসী মানুষ কিন্তু সব জায়গা দিয়ে সব সমাজে আপনি পাবেন। ইব্রাহিম ছিলেন এক নম্বরে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, তার বাপ ছিলেন অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, আর বাকি অসংখ্য লোক তার অনুসারে ছিল, কিন্তু নমরুদের ভয়ে তারা প্রকাশ করতে পারে নাই। সেজন্য প্রকাশ্যভাবে মুসলমান খালি তার স্ত্রী সারা হয়েছিলেন এবং তার ভাতিজা লূত হয়েছিলেন। এই 200 বছরের দাওয়াত দিয়ে এই দুজন ছাড়া তিনজন লোক প্রকাশ্যে ইসলাম কবুল করে নাই সরকারের ভয়ে। আজ তো আমাদের যুগে একই পরীক্ষা হতে পারে, সারা জীবনে হবে, কেয়ামত পর্যন্ত পরীক্ষা হবে। খালি বিষয়গুলো মনে রাখবেন, বড় পরীক্ষায় বড় পুরস্কার। আল্লাহ পাক কি পুরস্কার দিলেন? ওই যে তলা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না ক্বালা ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলছেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম, বহু পরীক্ষা, কালিমাতিন ফাতামাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন। আমি কি বললাম? ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে বিশ্ব মানবতার ইমাম করলাম। ইমাম মানে কি? নেতা। অথচ যদি ভোটে নেতা হইতো জীবনে হতে পারতো, নমরুদি নেতা হইতো, তাই না? ভোট তো নমরুদের পক্ষে, ইব্রাহিমের পক্ষে তোমার দুজন, খালি স্ত্রী আর তার পোতা, তো ভোটাভোটি দিয়ে নেতা হয় না। আল্লাহর পক্ষ থেকে নেতা অলরেডি আল্লাহ সৃষ্টি করেই দেয়, যাদের যোগ্যতা এমনি আছে, আপনি বললে হবে না বললে হবে, নেতৃত্ব যোগ্যতা আল্লাহ দেওয়া জিনিস, এটা মানুষের কাছে কড়িকড়ি নেওয়া যায় না। এই চারটি বিষয় মনে রাখবেন, 10টা পরীক্ষার মধ্যে এই চারটা পরীক্ষা আমাদের প্রায় সবারই জন্য দিতে হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে দুটো পরীক্ষা আমাদের, দুটো বিষয় আমাদের উপরে এক চালু হয়ে আছে। একটা হলো কি? খাতনা দেওয়া। আমরা খাতনা দেই না? মুসলমান সে যত বড় বওয়াদি হোক না কেন, ছেলে হলে খাতনা দেবেই, তাই না? এই সুন্নত কিন্তু ইব্রাহিমের সুন্নত, আলহামদুলিল্লাহ আমাদের সারা পৃথিবীতে মুসলমান যেন বসবাস করে, সব জায়গায় সুন্নত আছে। এজন্য ইব্রাহিমের সকল আমার যত নেকি হবে সব নেকি ইব্রাহিমের আমল নামে লেখা হবে। আরেকটা সুন্নত জারি আছে, এ কোরবানের সুন্নত, ঠিক না? যদি এখানে গোস্ত খাওয়া না থাকতো হয়তো অনেকে কোরবানি করতুই না, বিবাদী নেবেন না ভাই, এগুলো হচ্ছে দেখে রাগ হয় কি করবো। এবার দেখেন, ইব্রাহিমের সুন্নত যেটা আমরা কোরবানি করছি এটাকে আমরা খালি বলে শেষ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ফালাম্মা বালাগা মাউ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যখন ছেলে দৌড়তে শিখল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, যেন আমি তোমাকে জবাই করছি, ফানজুর মা যা তারা, বলো তোমার এখন রায় কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি করুন, সাতাজাদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সত্তর আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা একমত হয়ে গেল, অতাল্লাহু লিল জাবিন, ছেলেকে ফেললো জবাই করার জন্য, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, অবশ্যই তুমি স্বপ্নকে সত্যে প্রমাণিত করেছ, ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন, আমরা এমনি করেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে পুরস্কারটা দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি একটি স্পষ্ট পরীক্ষা তোমার জন্য, ফাদাইনাহু বিযবহিন আযীম, অতঃপর এর বিনিময়ে, ইসমাইলের কোরবানির বিনিময়ে তোমাকে একটা মহান কোরবানি দান করলাম, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কোরবানির সুন্নতটা আমি পরবর্তীদের উপরে ছেড়ে দিলাম। জারি করে দিলাম, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহ যাকে সালাম দেয় তাকে কেমন হওয়া লাগে? সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এই আয়াতগুলো আপনি সাজিয়ে নেন, ফালাম্মা বালাগা মাউস সাইয়া, যখন ছেলে দৌড় মারা শিখল, ধরে নেন 13-14 বছর, বাপ বললে হে বেটা আমি স্বপ্ন দেখেছি। এখানে যে পুরস্কার স্বরূপ দেওয়া হচ্ছে, ফাদাই না হো বেজেবিহীন আদিম, তাকে ফিদিয়া দিলাম, বিনিময় দিলাম একটি মহান কোরবানি দিয়ে। সে কোরবানিটা দুম্বা আপনারা সবাই জানেন। এই দুম্বা কোরবানি আল্লাহ পাক ইসমাইলের বিনিময় দিলেন। এই দুম্বা কোরবানি আমাদের রসুল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10 বছর মদিনায় কোরবানি করেছেন, দুম্বা কোরবানি করেছেন একটা বা দুটা। এই দুম্বা কোরবানি করেছেন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা দেখি আমাদের দেশের দুম্বার বদলে আমরা খাসি বকরি ইত্যাদি দিয়ে থাকি, এটাই নিয়ম। একটা জীবন দেওয়াটাই হলো সুন্নত। এই সুন্নতের বাইরে যে যদি আমরা ভাগা কোরবানি করি, জীবন দেওয়া হয় না। একটা হাদিস রয়েছে হজের মৌসুমে হুদাইবার সফরে, দুই জায়গাতে হাদিসটা এসেছে, হুদাইবার সফরে এবং হজের সফরে, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আমাদেরকে আল্লাহ রসুল নির্দেশ দিলেন যে তোমরা 7 জন মিলিয়ে একটা উট বা একটা গরু কোরবানি করো। এই বিষয়টি খুবই স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। মুসলিম শরীফ 1318 নম্বর হাদিস 150-51 ব্র্যাকেটে আপনারা হাদিসটা পাবেন। এখন সবার বাড়িতে বাড়িতে হাদিস আছে, অনুবাদ আছে, খুললেই পেয়ে যাবে। ইবনে আব্বাসও একই কথাই বলেছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরিন ফাস্তারাকনা ফিল বাকরে, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে একটা সফরে ছিলাম, সেখানে আমরা শরীক হলাম একটা গরুতে 7 জন, একটা উটে 10 জন। কথা শেষ। মুকিম অবস্থায় কখনোই তারা কেউ ভাগা কোরবানি করেছেন একটি হাদিস কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্য এখানে গিয়ে সবচেয়ে বড় কথা হলো কোরআন। কোরআন বলছে ফাজায় না হবে জেবিহীন অজীব, একটি মহান কোরবানি, ইব্রাহিম বদলে একটা কোরবানি ছিল। এটা তো এতে কোনো ইখতিলাফ আছে নাকি? কোনো মতভেদ নাই, সবাই বলে যে একটা দুম্বা এসেছিল ইব্রাহিমের ইসমাইলের বদলে। এটা কোনো ইখতিলাফ নেই, আপনি সেটা দেবেন তো, আপনি সেটা দেন, কোনো সমস্যা তো নাই। কোরআন মানবেন না, রসুলের সুন্নত মানবেন না, খোলাফায়ে রাশিদের সুন্নত মানবেন না, অথচ গোড়ামি করবেন আমি ভাগা দেব যা পারো করে গিয়ে। অনেকে আবার চ্যালেঞ্জ করে বিজ্ঞাপন ছাড়তেছে, লক্ষ টাকা পুরস্কার দেবো যদি টাকা দিতে পারে। তোমার টাকার ভেগারে নাকি আমরা? এই জন্যই একদিন ফজরের সালাতে পরে আল্লাহ রসুল ফিরে বসে সবাইকে বললেন, দেখো এর বাজবে সারিয়াতে হাদিসটা আসছে, মিশকাতে 165 নম্বর হাদিস। উনি বলছেন একদিন আল্লাহ রসুল আমাদেরকে ফজর সালাতে পরে মুখ ফিরিয়ে বসলেন এবং এমনভাবে ওয়াজ করলেন, কান্নাহু মাউইজাতুন মুওয়াদ্দিইন, মনে হচ্ছে যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণকারী ব্যক্তির নসিহত এটা। আমরা বললাম ফাওসানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে আরো আরো উপদেশ দিন। তিনি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের প্রথম নসিহত করছি আল্লাহ ভীরুতার, তোমরা আল্লাহকে ভয় করো। দু নম্বর নসিহত করছি ওয়াসামি ওয়াত্তাআ ওয়াইন উদ্দি আলাইকুম উমর আলাইকুম আব্দুল মুজাদ্দা, তোমরা নেতাদের আনুগত্য করো, কথা শোনো এবং মেনে চলো। যদি তোমাদের নেতা আমির একজন নাক কান কোটা কৃষ্ণকে গোলাম হয় তথাপি। 3 নম্বর হচ্ছে তোমার এই ওমাই আয়ুষ্মানকুম বাদি ফাসার ইখতলাফান কাথির, আমার পরে যারা বেঁচে থাকবে তারা বহু ইখতলাফ তোমরা দেখতে পাবে। ফালাইকুম সুন্নতি সুন্নতে খোলাফা রাশিদিন মাহদিন, সেই সময় তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফা রাশিদিনের সুন্নত কঠিনভাবে আঁকড়ে থাকবে। আদু আলাইহি বিন নওয়াজেজ, দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন বিষয় উদ্ভাবন করা থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতি বিদআহ, প্রতিটি শরীয়তের বিষয়ে নতুন নতুন উদ্ভব করা জিনিসগুলি হচ্ছে বেদাত। অকুল্ল বিদাতিন দলালা, প্রত্যেক বিদাতি হলে পথভ্রষ্টতা। অকুল্ল দলালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। যারা এই নতুন নতুন উদ্ভব করেন হাদিসটা খালি মনে রাখবেন, এই ভাগা কোরবানির পক্ষে রসুলের সুন্নত নাই, আল্লাহর হুকুম নাই, সাহাবীদের সুন্নত নাই, সেটা আমাদের বানোয়াটে চলতে বিভিন্ন দেশে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এখন ঈদের আজকেও বলে দিচ্ছি, আগেও বলেছি, পটকা আজও ফুটেছে একটা, পটকা ফোটানো যাবে না। ছেলেদের বলছি বাবারা সাবধান হও, তোমরা কি চাও কেয়ামতের মাঠকে ওই গান বাজনা করা অমুসলিমদের সাথে তোমাদের কেয়ামতের দিন হাসর হোক? কোন বাবা কি চায় তার সন্তান হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সঙ্গে কেয়ামতের মাঠে উঠুক? যদি না চান দয়া করে বন্ধ করো, পটকা বাজে গান বাজনা করবেন না। আজকে গান বাজনার দিন নয়, আজকে ইবাদতের দিন। দুই নম্বর বিষয়টি হলো, আজকে পদ্মার পাড় ভরে যাবে, নারী পুরুষের হোড়াহড়ি, সাবধান। আনন্দ করার নিষেধ নাই, আনন্দ করা যেন নির্দোষ আনন্দ হয়। যেভাবে নারী পুরুষের হোড়াহড়ি চলছে, সেখানে নেকির চাইতে গোনা কামাই হচ্ছে বেশি, সাবধান থাকবেন। তিন নম্বর, আপনারা বাজার করেছেন আরো করবেন, এখন পুরুষ লোক মেয়েদেরকে পর্দা করে বাজার যায় না, বাজারে এত মেয়ে লোকের ভিড়, পুরুষরা বলে বাবা তোরা যা আমরা ঘরে থাকি। এখন মেয়েদেরকে বাজারে করাতে হবে, পুরুষরা সব ঘরে বসে থাকবে। আমার মনে হয় বোরকাগুলো মেয়েদের ঘাটতে তুলে পুরুষের গাড়ি দেওয়া দরকার। এখন বলে দিচ্ছি মেয়েদেরকে, তোমার স্বামী বা ছেলে বা ভাই যেটা পছন্দ করে আনবে ওটাতেই তোমাকে খুশি থাকতে হবে, খবরদার কোনো ভয় যেন বাজারে না যায়। যদি মুসলমান হতে যাও বোরকা তুমি পাঁচটা লাগো গায়ে, তোমার বাজারে যাওয়ার অধিকার নাই। তোমার বোরকার মধ্যে যারা পিছন দিয়ে তাকায় তাদের মধ্যে শয়তানের চিন্তা আসে, আর বোরকা মানে হচ্ছে সব টাইট বোরকা, টাইট বোরকা হারাম। কিসের বোরকা এগুলো? এগুলো বোরকা নাকি? শয়তানের বোরকা সব। খবরদার, ঢিলা ঢালা পোশাক পরবে। মা বন্ধুকে সাবধান করছি, তোমাদের জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যত ইফটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অধিকাংশ মহিলাদের কারণেই হচ্ছে, এত বেহায়াপনা কেন হবে? আর ছেলেদেরকে বলছি সাবধান। আল্লাহর পাক যে পর্দার আয়াত নাজিল করেছেন সূরা নূরে 30 এবং 31 নম্বর আয়াতে, প্রথমে পুরুষদের পর্দা করতে বলা হয়েছে। হে পুরুষ, মাথা নিচু করে হাঁটবে, রাস্তা চলবে মাথা নিচু করে, সামনে মহিলা আসলে মহিলার পায়ের দিকে তাকাবে, খবরদার উপর দিকে নয়। বাজার যদি মহিলা অবশ্যই থাকবে, তোমার নজর থাকবে নিচে, পুরুষকে আগে পর্দা অনুসীন হতে হবে, এরপরে মহিলাদের পর্দা। মনে রাখবে ওই মহিলাটি তোমার মা অথবা বোন অথবা মেয়ে, ঠিক না? ওই মহিলাটি হয় তোমার মা, নয় বোন, নয় মেয়ে, তার ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমার। ইসলাম আসার পরে পুরা পুরুষের চরিত্র পরিবর্তন হয়ে গেছিল, বহু ঐতিহাসিক প্রমাণ আছে। আজকে সে পুরুষরা নারী লোভী হয়ে গেছে, খবরদার। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পরিশেষে ঈদের আপনারা বাড়ি গিয়ে কোরবানি করবেন, পারলে নিজ হাতে করার চেষ্টা করবেন। আমার রসুলের খেদমতকার লোকের অভাব ছিল না, নিজ হাতে কোরবানি করতেন। মা ফাতেমাকে বলতেন, ফাতেমা তুমি কোরবানি না করো, অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ইমান বৃদ্ধির জন্য। মেয়েরাও কোরবানি নিজেরা করতে পারে, কোনো সমস্যা নাই, এমনকি ঋতুবতী মেয়েরাও ওখানে যেতে পারে, কোনো সমস্যা নাই। কোরবানি করার পরে দ্রুত ওখান থেকে এক টুকরো গোশত নিয়ে নেবেন। কলিজার হাদিসটা জয়ীফ, কলিজা হোক বা যে কোনো গোশতের একটা অংশ হলেই আপনি দ্রুত ওটা নিয়ে ইফতার করবেন। আর ঈদের দিন সকালে আর দয়া করে কিছু খাবেন না, গ্যাস্ট্রিকে মরে যাবেন না, সিমায় জ্বরটা হারাম করে দেন, না খেয়ে আসবেন, ক্ষুধা বেশি লাগবে, স্বাস্থ্য ভালো হবে, গোশতটা মজা লাগবে। আপনাকে কি বলবেন এখন? ওটা ইফতারি করে বলতাম ছোটবেলা আমার, তাই না? হাফ রোজা, ঈদের দিন হাফ রোজা গিয়ে আমরা ইফতার করব। আর ওইটা বন্টন করার সময় হাদিস কোরআনটা তো শুনলেন, নিজে খাবেন, যারা চায় না তাদেরকে দিবেন, এবং যারা ফকির মুসলিম তাদেরকে দিবেন। আজকে সবচেয়ে দুঃখের জিনিস আমাদের এই বাংলাদেশে এমন বন্যা হয়েছে, এবারে বন্যা হাজার হাজার মানুষ আজকে গৃহহারা হয়ে আছে, তাদের ভাগ্যে কোরবানি নাই। অথচ এই বাংলাদেশে এত বেশি বড়লোক তৈরি হয়ে গেছে, 50,000 মানুষ এবার বিদেশে ঈদ করতে চলে গেছে, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এরা কি বাংলাদেশের নাগরিক? এদের টাকার হিসাব করে আমাদের অর্থমন্ত্রী বলে কি আমাদের টাকা খুব বেড়ে গেছে, $1,350 করে হয়েছে। আর বেটা বড় লোকের টাকা ভাগ করে লাভটা কি? গরিব কত বেশি হয়ে গেছে, তারা আজকে খেতে পাচ্ছে না, অথচ তোরা যাচ্ছে বিদেশি ঈদ করার জন্য। তা কোথায় যাচ্ছে জানেন? থাইল্যান্ডে। এত বাজে দেশ আর থাইল্যান্ডে সে নাই। যাচ্ছে কোথায়? শ্রীলঙ্কায়। যাচ্ছে কোথায়? সিঙ্গাপুরে। এই সমস্ত নোংরা জায়গায় তারা যাচ্ছে ঈদ করার জন্য, ঈদ নাকি যাচ্ছে বদমাশি করার জন্য। এই সমস্ত মানুষ, এরা আসলে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত এদেরকে, যারা গরিবের রক্ত শোষণ করে কোটিপতি হয়ে বিদেশে ঈদ করার জন্য, আর আমাদের গরিবদের মুখের হাসির দিকে খেয়াল করে তাকায় না। এদেরকে কি বলা যাবে? গরু গোশত ভরে ফ্রিজ ভরবেন না, দয়া করে যারা এই কোরবানি করেন এই সমানেই বিতরণ করুন। যত দান করবেন তত নাকি পাবেন, যত টুকরা দান করবেন তত টুকরা আপনি নাকি পাবেন। অর্থাৎ দান করার নিজেরটা তৈরি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যদি মহব্বতের সঙ্গে কোরবানি করি। আরেকটা খালি মনে রাখেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালানু তাকওয়া মিনকুম। তোমাদের হৃদয়ের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদের সবার কোরবানি কবুল করুন, বলুন আমিন। এবং আমাদের তাকওয়াকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে রোগ মুক্তি দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।